দেখছি আজকে একটা, যদি কিছু যদি শোনা না যায়, কোনোটা বোঝা না যায় না, তাহলে সঙ্গে সঙ্গে একটু হাত তুলবেন, তাহলে আমি ঢুকে যাব আবার বলবো সেটাকে। এখানে একটা যে কোনো একজন একটুখানি হাত তুললেই বুঝতে পারা যাবে আর কি। দীপক, তোমার প্রশ্নটা আমি দেখেছি, আজকে সেটা সমাধান, কালকে পারটাই আজকে আবার দুবার বলবো, কারণ এই জায়গাটাই কঠিন। আমি আবার শুরু করছি ওখান থেকেই। ॐ श्रुति स्मृति पुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं श्रीहरिं परमानंदं उपदेष्टारं ईश्वरं व्यापकं सर्वभूतानां कारणं तं नमाम्यहम्। স্পষ্ট শোনা যাচ্ছে? দীপক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক ঠিক। জয় গুরু, জয় গুরু, জয় ঠাকুর। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত যে মানুষ জীবনের চরম লক্ষ্যকে পৌঁছতে হলে বা জীবনকে সফল করতে হলে কিভাবে আমরা অনেক শাস্ত্র অধ্যয়ন ছাড়াও কিভাবে আমরা জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি, তাকে বোঝাবার জন্য এই অপরোক্ষ অনুভূতি নামক গ্রন্থকে তিনি লিখেছেন। এছাড়াও উনি বিবেক চূড়ামণি একটু বিস্তৃতি, কিন্তু অপরোক্ষ অনুভূতি একদম শর্টে আমাকে কি করতে হবে সেটা স্পষ্ট করে বুঝিয়েছেন এখানে জীবন লক্ষ্যে পৌঁছতে গেলে। তা প্রথমে ইনি দেখালেন যে এই গ্রন্থে অধিকারীকে, কারণ কি অনুবন্ধ চতুষ্টায় বলে একে যে অধিকারী বিষয় প্রয়োজন সম্বন্ধ, এইটা যদি না বলে তাহলে গ্রন্থকারের কোনো উপযোগিতা নেই, কে পড়বে তার লাভ কি হবে, পড়ে কেন পড়বে সে, এই আগে ফার্স্ট এটা বলতে হবে। তারপরে যখন অধিকারী বলা হলো যে যে সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায়, কিন্তু অধিকারীর যথার্থ যোগ্যতা কি সেটা বোঝাবার জন্য সে বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব চাই। এইগুলো ছাড়া যদি আমরা বেদান্ত পড়ি বা আমাদের জন্মান্তরীয় সংস্কার গুলো আমাদের মধ্যে এমন দৃঢ়ভাবে বসে আছে, সেগুলো বেদান্তের সিদ্ধান্ত গুলোকে বুঝতে দেয় না। বেদান্ত সিদ্ধান্তের কিছু কিছু পরিভাষা আছে, সেগুলোকে যদি আমি না ঠিক করে বুঝতে পারি তখন বেদান্তের অর্থকে বুঝতে পারা যাবে না। এখন যখন সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারিত্ব প্রাপ্ত করলো, তখন তার উচিত বিচার, তার মনের মধ্যে অন্তঃকরণ শুদ্ধ, মানে বর্ণ আর আশ্রম ধর্মকে পালন করলে অন্তঃকরণ শুদ্ধ হলে বিবেক যাবে, তখন বিবেক জাগলে তার মনের মধ্যে বিচার আসবে যে বাস্তবিক আমি কি, জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, ইন্দ্রিয় কি, এই বিচার। এই বিচার করতে করতে তারপরে যে আমরা মিলিয়ে ফেলি অজ্ঞান কি দেখিয়েছেন এখানে, যে জড় আর চেতনকে মিলিয়ে দেওয়া, দুটো বিপরীত ধর্মী, একদম বিপরীত ধর্মী, শরীর এবং আত্মা, শরীর এবং আত্মা একদম বিপরীত ধর্মী দুটো বস্তু, কিন্তু আমরা এবং শরীর থেকে আত্মা, কারণ আমার শরীর করে আমরা ব্যবহার করছি, যেটা যার সঙ্গে আমার সম্বন্ধ আছে সেটা আমি হতে পারি না, যেটা নিজে বুঝতে পারছি, তাও আমরা ভ্রান্তিতে মিলিয়ে ফেলি। তো প্রথমে এই জিনিসটা যে, তারপরে জ্ঞান কি, এবং এই যে ভ্রান্তিতে যে মিলিয়ে ফেলেছে, এই ভ্রান্তিটাকে বারবার শ্রুতি এবং যুক্তির সাহায্যে দেখিয়ে শরীর থেকে একটা আত্মা নামক বস্তু বা ঈশ্বর নামক বস্তু অস্তিত্ব আছে, এটা প্রথমে বুঝিয়েছে। এবং এই জায়গাটা বুঝতে না, আত্মা নামে কোনো বস্তুই নেই, সেটা মিথ্যা, তাকে জোর করে সত্য কি করে বল। আর আত্মা নামে বস্তু আছে, আত্মা আমি বুঝতে পারছি বলেই তো আমার অস্তিত্ব আছে, কি আমি বুঝতে পারি না যে আমার অস্তিত্ব আছে? প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে আমার অস্তিত্ব আছে। এখন আমরা ভাবি এই শরীরটাই আমার অস্তিত্ব, কিন্তু এটা হচ্ছে ভ্রান্তি। কারণ কি, শরীর চলে গেলেও আমি থাকবো, কারণ আমি শাস্ত্র বলছে যে তুমি যে পাপ পুণ্য কর্ম করেছো, তোমার শরীর চলে যাওয়ার পরও আগামী জন্ম তোমাকে এই পাপ পুণ্য, ভালো কাজ করলে সুখের ফল ভোগ করবে আর পাপ কাজ করলে দুঃখের ফল ভোগ করবে, আর বলবে আমি এটা মানি না, আমার কি আছে, শরীর এখানে শেষ হয়ে গেল, এখানেই শেষ, মানো না, ঠিক আছে। আচ্ছা বলো, একদম ছোট্ট বাচ্চাকে দেখা যায় যে সে কষ্ট, মানে মাতৃগর্ভ থেকে বেরোবার সঙ্গে সঙ্গে তাকে একটা ইঞ্জেকশন, তাকে এখানে একটা ড্রিপ দেওয়া, এখানে একটা কেন হচ্ছে, একটা একই মায়ের পেটের যমজ সন্তানের দুজনের প্রকৃতি একদম আলাদা কি করে হয়ে যায়। তার মানে বুঝতে হবে যে এখন যেটা দেখতে পাচ্ছে এর পেছনে একটা কারণ আছে, ওই কারণটাকে, যে কারণটা আছে মানে এই জন্মান জন্মান্তর ছিল, তার মানে একই ব্যক্তি আছে, সে আলাদা আলাদা শরীর ধারণ করে আলাদা আলাদা কর্ম করছে বলে তাকে আলাদা আলাদা কর্মের ফল ভোগার জন্য শরীর আলাদা আলাদা আছে। যদি এই অস্তিত্বকে মানে দুটো জিনিস সনাতন পরম্পরার দুটো জিনিস খুব মানে পিলারের মতো, যে দুটোকে না মানলে কখনোই আমরা মানে কর্মের সঙ্গতি আনতে পারবো না, কেউ এটাকে বিচার করে। এক হচ্ছে পুনর্জন্মবাদ, দ্বিতীয় হচ্ছে ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বরে বিশ্বাস মানে ভগবান আছেন, আর ঈশ্বর মানে তোমার থেকে ভিন্ন কোনো বস্তু নেই। যে কোনো বস্তুকে আমরা দেখতে পাই তার সঙ্গে দেখবে আমরা বলি ঘট আছে, পট আছে, ফুল আছে, পাতা আছে, বাড়ি আছে, মকান আছে, দোকান আছে, নদী আছে, পাহাড় আছে, সব সময় আমরা এই আছে আছে হ্যাঁ হ্যাঁ এই যে ভাবটা, এটা দেখবে একটা উপাধির সঙ্গে মিলিয়ে আমরা বুঝতে পারি। কিন্তু একবার বিচার করে দেখ, এই দুটো একদম বিপরীত জিনিস। মানে এই যে ঘট পট নাম রূপ আর এই যে নাম রূপ যে উপাধিটা এটা, আর এই অস্তিত্বটা, এটা একদম বিপরীত জিনিস। দুটো নাম রূপের পরিবর্তন হয়, নাম রূপের ব্যভিচার হয়, তাই বেদান্তে নাম রূপকে মিথ্যা বলে। কিন্তু অস্তিত্বের কখনো ব্যভিচার নেই, অস্তিত্বের কখনো ব্যভিচার নেই, তাই অস্তিত্ব সত্য। আমার অস্তিত্বকে আমি অনুভব করতে পারি, আমি আছি, জোর করে চাপিয়ে দেওয়া নয় যে মিথ্যা বস্তু সত্য বলে। সবসময় তুমি অনুভব করছো তোমার অস্তিত্বকে, যখন তুমি গভীর নিদ্রায় যাও তখনও তুমি উঠে বলো যে হ্যাঁ আমি ওখানে ছিলাম, আনন্দ অনুভব করেছি। মানে নিজের অস্তিত্বকে আমরা অনুভব করছি, আর এটাকে একটা মিথ্যা বস্তুকে সত্য বলে চাপিয়ে দিয়ে এটাকে এক জিনিস হলো। তার মানে তুমি বা আমরা নিজের অস্তিত্বকে বুঝেই সেই সত্যের অপলাপ করছি। যে লোক এটা ভাবে যে আত্মা নেই অথচ আমি সত্য বলে তাকে জোর করে চাপিয়ে দিচ্ছি, এটা একদম উল্টো। আমি আছি, আমি বুঝতে পারি আমি আছি, এবং শরীর থেকে ভিন্ন আমি আছি, কারণ কি আমি আমার সমস্ত শরীর ইন্দ্র মন বুদ্ধির ব্যাপারকে বুঝতে পারি এবং সম্বন্ধ করে আমরা ব্যবহার করি, তাতে আমি তার থেকে সর্বথাই ভিন্ন। সেই জন্য এটাকে বোঝার জন্য কি করতে হবে, যে যখন উপাধির সাথে আমরা দেখতে পারি এটা আছে, ঘট আছে, পট আছে, বাড়ি আছে, মা বাবা স্ত্রী পুত্র নদী পাহাড় যা কিছু সবার সঙ্গে একটা আছে জুড়ে আমরা ব্যবহার করি, এই দুটোকে আলাদা করে বুঝতে চেষ্টা করো যে আছেটা কি জিনিস আর নাম রূপটা কি জিনিস। যদি এই দুটোকে আলাদা করে বুঝতে, কারণ দুটো একদম পৃথক জিনিস, একদম পৃথক জিনিস। নাম রূপটা হচ্ছে মায়ার কার্য, আর অস্তিত্ব আর ভাতি অস্তিভাতি এটা হচ্ছে ঈশ্বরের স্বরূপ, এটা হচ্ছে ঈশ্বরের স্বরূপ, আর এই দুটো কখনো মিলতে পারে না। কিন্তু আমরা অস্তিভাতিটাকে উপাধির সঙ্গে দেখে অভ্যস্ত, তাই আর একবার ভাবতে হবে এটা যে উপাধিটা কি আর অস্তিত্বটা কি জিনিস। আমি যদি বলি তোমার সামনে এখন একটা বই রাখা আছে হয়তো, ঠিক আছে, তা তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ, যে আমি যদি বলি মনে করো এই যে আমার সামনে এটা কি, এটা একটা পেন, সবাই দেখতে পাচ্ছ, তুমি বলে এটা পেন, তুমি কি দেখতে কি পাচ্ছ, দেখতে পাচ্ছ একটা সিলিন্ড্রিক্যাল একটা বস্তুকে, লম্বা একটা বস্তুকে তুমি দেখতে পাচ্ছ সিলিন্ড্রিক্যাল কি, এই তো। কিন্তু এই যে এটার অস্তিত্বটা তুমি কি দিয়ে দেখছো, পেন তোমার ভেতরে সংস্কার তোমাকে বলে দিচ্ছে যে এটা একটা পেন বা পেন্সিল হতে পারে, কিন্তু আমাকে বলো এর অস্তিত্ব এবং এই যে অস্তিত্ব স্ফুরণ হচ্ছে আমার সামনে, এটাকে আমি কি দিয়ে বুঝছি, কোন ইন্দ্রিয় দিয়ে দেখছো। কিন্তু আমি বলছি পেন আছে, কিন্তু অস্তিত্বকে কোন ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না। ইন্দ্রিয় দিয়ে আমি রূপ দেখতে পারি, শব্দ শুনতে পারি, গন্ধ শুঁকতে পারি, স্পর্শ করতে পারি, পেনটাকে আমি ধরে আছি স্পর্শ করতে পারি, কিন্তু এর অস্তিত্বকে আমি নিজের অস্তিত্বের সঙ্গে, যেমন আমার অস্তিত্বকে আমি অনুভব দিয়ে বুঝি, সেরকম এই প্রেনের অস্তিত্বকে নিজের অনুভব দিয়ে বুঝতে হয়, এর জন্য কোনো ইন্দ্রিয় নেই। এই যেই অনুভব দিয়ে তুমি বুঝছো এর অস্তিত্ব, সেটাই হচ্ছে তোমার পারমার্থিক সত্তা, সেটাই আত্মা, সেটাই ঈশ্বর। কিন্তু একে যেহেতু আমরা বিষয় রূপে বুঝতে পারি না, সেজন্য কনফিউজ করে ফেলি, এটা করে এটা বরং তুমি উল্টো চিন্তা করছো আর কি, জোর করে তুমি সত্য বস্তুকে মিথ্যা বলতে চাইছো। আর আর আমরা আর তোমার প্রশ্ন হচ্ছে যে মিথ্যাকে আমি জোর করে সত্য চাপিয়ে দিচ্ছি, না না, তোমার অস্তিত্বের মধ্যে কোনো মিথ্যাত্ব নেই, তোমার আমার আমাদের সবার অস্তিত্ব পারমার্থিক সত্য। দিগদৃশ্য বিবেকে ভগবান বিবেক বিদ্যারণ্য মুনি ভগবান শঙ্কর স্পষ্ট করে বলেছেন, দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে ছটা জিনিস অথবা পাঁচটা জিনিস বেশি, এই বস্তুটার নাম, এই বস্তুটার রূপ, আর এই বস্তুটার উপযোগিতা। এই বস্তুটার নাম পেন, এই বস্তুটার রূপ হচ্ছে সিলিন্ডিকার পিঙ্ক কালার, আর এর উপযোগিতা লেখনি, এটাও আছে, আর এর সত্তা আছে, এর স্ফূর্তি আছে, এর আনন্দও আছে। এর সত্তাকে আমি বুঝতে পারি কারণ এর স্ফুরণ আমার সঙ্গে, আমি এটা দিয়ে ব্যবহার করে আনন্দ পাই। এর মধ্যে এই যে নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা, এটা মায়ার অংশ, এবং সৎ চিত আর আনন্দ এটা হচ্ছে ঈশ্বর বা আত্মার অংশ। এই এই দুটোকে আলাদা করে বুঝতে হয়। বেদান্ত কখনো ঈশ্বর অংশকে মেনে না। কোথায় কালকে আমি বলেছিলাম মিথ্যা কাকে বলে? যেই বস্তুটা ব্যভিচার করতে থাকে, একরকম ভাবে দেখলাম পরক্ষণে বদলে যাচ্ছে, সেটাকে মিথ্যা বলেছে। আর যেই বস্তুটাকে আমি যেইভাবে নিশ্চয় করলাম সে কখনো বদলাচ্ছে না, সেটা হচ্ছে সত্য। এই মিথ্যা আর সত্যের পরিভাষা, মিথ্যা আর অসৎ এক জিনিস নয়। মিথ্যা অসৎ আর অনিত্য, এই তিনটে শব্দকে আমরা প্রয়োগ করি। সমস্ত দর্শন জগৎকে অনিত্য বলেছে, কিন্তু মিথ্যা একমাত্র বলেছে বেদান্তি। কিন্তু মিথ্যা আর অসৎ এক জিনিস নয়। অসৎ বস্তু থাকে না, বন্ধাপুত্র, আকাশ কুসুম, শশ্বত শৃঙ্গ, এইগুলো অসৎ বস্তু, মানে এগুলো কখনো থাকে না, কেবল শব্দ প্রয়োগ মাত্র হয়। কিন্তু জগৎ মিথ্যা মানে কি? এই জগৎ আছে, কিন্তু জগৎকে আমি যে রূপে দেখছি, মানে নাম রূপ গুলোকে আমি যে রূপে দেখছি, ভাবছি এই জগৎ আমার জন্য সুখের কারণ হবে। একজন লোক বলে দিক যে জগৎ তার জন্য সুখের কারণ, এইটাই হচ্ছে মিথ্যাত্বের পরিভাষা। যেই রূপে আমি বস্তুকে নিশ্চয় করেছি, সেই বস্তুকে যখন আমি গ্রহণ করি তখন আমি তাকে সেই রূপে পাই না। যেই রূপে এখন ভাবছি এই বস্তুটা এরকম, কাল এক প্রত্যেক ক্ষণে ক্ষণে বস্তুর মধ্যে পরিবর্তন, প্রত্যেক মোমেন্টে যোগীরা দেখতে পায় সেটা। আমাদের চোখের সেই সামর্থ্য নেই বলে দেখতে পাই না। আমরা 5-7 বছর পরে, 5-7 দিন পরে গিয়ে সেই বস্তুটার পরিবর্তন দেখতে পাই। একটা বাজার থেকে একটা কলা কিনে এনে রেখে থাকতাম ফ্রেশ কলা, তোমার 2 দিন অব্দি মনে হবে এটা কিছুই হয়নি, কিন্তু ওর মধ্যে কত পরিবর্তন, 5 দিন পরে কলাটা পচতে লাগে, পচে যেতে লাগে। কি করে? ওই শুরু থেকে প্রত্যেক ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে হতে আজ ওই স্টেজে এসেছে। এই যার মধ্যে এই পরিবর্তন হয়, যার মধ্যে এক রূপে থাকতে থেকে অন্য, এইগুলো হচ্ছে বেদান্তের ভাষায় মিথ্যা। মিথ্যা মানে বস্তু নেই, এ কথা কোনোদিন এই পরিভাষা নয়। ওগুলো যেগুলো নেই তাকে বলে অসৎ। অসৎ বস্তু আলাদা, মিথ্যা বস্তু আলাদা। আর কেউ কেউ মিথ্যাকে অনিত্য বলে, অনিত্যত্বের জন্য মিথ্যা। অনিত্য মানে আজকে আছে কালকে নেই। বেদান্তি জগৎকে মিথ্যাও বলে আর অনিত্যও বলে। কারণ কি? অনিত্য তো আমি দেখতেই পাচ্ছি, মিথ্যা কি কারণ হচ্ছে? যে আমি যেই রূপে বস্তুকে নিশ্চয় করেছি যে এই বস্তুটা আমার কাছে থাকবে, এই বস্তুটা আমাকে সুখ দেবে, এটা কিন্তু যখনই আমি বস্তু, সেই বস্তুটা রূপ বদলাতে থাকে। এবার দৃষ্টান্ত বোঝাবার জন্য আমি বলছি একটা জায়গাতে, দেখো একটা আঁখ আছে, আঁখ প্রথমে তার নাম হচ্ছে আঁখ। এবার সে আঁখটাকে তুমি মেশিনে দিলে, সেটা পিষে গেল, পিষে গেলে তার রস হলো, তাহলে এটা কি হলো? রস। এবার তারপরে সেই রসটাকে আমি একটু জাল দিলাম, এটা কি হলো? গুড়। এবার আরেকটু পরিষ্কার করলাম, সেটা হলো চিনি। তারপরে আবার একটু পরিষ্কার করলাম বা কারোর সঙ্গে মেলালাম, সেটা একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এখন এই দেখো, এই আখের নাম রূপের পরিবর্তন হচ্ছে, কিন্তু তার ভেতরে যে ইনহেরেন্ট রয়েছে মিষ্টত্ব, তার পরিবর্তন নেই। বেদান্তের ভাষা দেখো, তার মানে এই এইটাকে বুঝতে হবে যে মিথ্যার সত্য কোনটা। একই মিথ্যার সত্য একসঙ্গে জুড়ে আছে, নাম রূপের সঙ্গে সচ্চিদানন্দ মিলে আছে, কিন্তু সচ্চিদানন্দের ব্যভিচার নেই। এতে আখের মিষ্টত্বটা দেখো, আখেও আছে, আখে রসেও আছে, গুড়েও আছে, চিনিতেও আছে, অন্য মিষ্টিতেও আছে। এবার এর থেকেও সূক্ষ্ম দিকে আরেকটু চলে এসো, যে ওখানে মিষ্টত্ব এই যে অস্তিত্ব, আখ আছে, রস আছে, গুড় আছে, চিনি আছে, মিষ্টি আছে, এই যে এই দেখো এই সব নাম রূপের পরিবর্তন হলো, কিন্তু আশের পরিবর্তন হয়নি। এই যার পরিবর্তন হয়নি সেটা সত্য, এই অস্তিত্ব সত্য। অস্তিত্বের কখনো ব্যভিচার নেই, কিন্তু শুদ্ধ অস্তিত্ব, অস্তিত্ব নাম রূপের সঙ্গে মিলে মনে হচ্ছে যেন অস্তিত্বের ব্যভিচার হচ্ছে না। নাম রূপের সঙ্গে অস্তিত্ব, অস্তিত্ব সর্বদা শুদ্ধ। ত্রিষু অপি কালসু জগৎ সত্তাম না ব্যভিচারতি, তিনও কালে জগৎ তার সত্তার কখনো ব্যভিচার করে না, নাম রূপের ব্যভিচার করে। এই নাম রূপ অংশকে আমরা মিথ্যা বলি। আর নাম বেদান্তের ভাষায় এই নাম রূপ এবং অর্থ ক্রিয়াকারিতা, সেটা হচ্ছে মিথ্যা, এটা মায়ার অংশ। কিন্তু অস্থি ভাতি প্রিয়তা, এটা হচ্ছে ঈশ্বর বা আত্মার ভাব, আত্মার স্থিতি, পারমার্থিক স্থিতি, এটার মধ্যে মিথ্যাত্ব নেই। এই দুটোকে যদি আমি আলাদা করে বুঝতে না পারি, কোনোদিন বেদান্ত বুঝতে পারবো না। কারণ কি? ওই নাম রূপের মাধ্যমে আমরা অস্থি ভাতি প্রিয়তাকে বুঝতে পারি, কিন্তু এরপরে বিচার পূর্বক আমাকে এই নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা কোথায় আছে, আর অস্থি ভাতি প্রিয়টা আস্ত মানে আধারটা কি, এইটাকে যদি আমি আলাদা করে বুঝতে পারি, তখন নিজের শুদ্ধ শুদ্ধ স্বরূপকে বোঝা যায়। ততক্ষণ পর্যন্ত এই বিচারটাই রিস্ক। এই জন্য বেদান্তে বিবেক, বিবেক সব বারবার বলছে, এই বিবেক এখানে এসে কাজ করবে অন্তিম। যে জগৎ শরীর থেকে আমি ভিন্ন, এতটা তো বুঝিয়ে দিল, কিন্তু এই শরীরটা মিথ্যা কি করে হবে? কারণ অনিত্যম অসুখম লোকম, এটা তো সবাই মানে বা ভগবানও বলেছেন, কিন্তু মিথ্যাত্বের পরিভাষাতে এইটুকু এখানে যুক্তি হবে, যেই বস্তুকে আমরা যে রূপে নিরূপণ করেছি সেই বস্তুটাকে যখন আমরা উপযোগ করি তখন আমরা তাকে সেই রূপে পাই না, প্রত্যেক ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে মিথ্যার্থের পরিভাষা। যাদের রূপে না যা নিশ্চয়তে তাদের উত্তম না ব্যবিচারিত তার সত্রম, আর যার রূপ ব্যবিচার করে সেটা মিথ্যা। কালকে দেখো আমি আরেকটা দৃষ্টান্ত দক্ষিণামূর্তি স্তোত্রের, দক্ষিণামূর্তি স্তোত্রের শোনা যাচ্ছে সব কথা? দক্ষিণামূর্তি স্তোত্রে একটা শ্লোক কালকে বলেছিলাম যে বাল্যাদিষু অপি জাগ্রতাদিষু তথা সর্বাসু অবস্থাসু অপি ব্যবৃতাসু অনুবর্তমানম অহমেতি অন্তঃস্ফুরন্তম সদা স্বাত্মানম প্রকটীকরোতি ভজতাম যমুদ্রয়া ভদ্রয়া তস্মৈ শ্রী গুরুমূর্তয়ে নমো ইদম শ্রী দক্ষিণামূর্তয়ে। ছোটবেলার থেকে নিয়ে আজকে বৃদ্ধ অবস্থায় এসে পৌঁছে তোমার শরীরের কত পরিবর্তন হয়ে গেছে, মানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রোজ আমি দেখতেই পাচ্ছি। ছোটবেলার থেকে নিয়ে শরীরের মনের বুদ্ধির কত পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তার ভেতরে একজন চেতন স্থির তত্ত্ব আছে যিনি সব পরিবর্তন গুলোকে দেখেছেন। তাই আমরা বলতে পারি ছোটবেলায় আমি এরকম ছিলাম, মাঝ বয়সে আমার এরকম হয়েছিল, আজকে আমি এত এই বয়সে আমার একটা অসুখ হয়েছিল তাতে আমি এতদিন হাসপাতালে ছিলাম, আবার আমি এখন ওইরকমই একটা অসুখে ভুগছি। তার মানে এই সবগুলোকে কোয়ার্ডিনেট করার জন্য যিনি কোয়ার্ডিনেটর আর যেগুলোকে কোয়ার্ডিনেট করছে তার থেকে ভিন্ন একজন আছে স্থির ভাবে সেগুলোকে দেখার জন্য। এটাই আমার আত্মা স্থির অস্তিত্বের প্রমাণ। এটাকে কখনো মিথ্যা বলতেই পারবে, এটা তোমার অনুভব। তুমি নিজের অনুভবকে মিথ্যা বলা মানে সত্যের অপলাভ করা। আমি ছোটবেলার থেকে শিখ সেই রকমই। যোগীরা পূর্ব জন্মের জিনিসও দেখতে পারেন কোনো কোনো এরকম, মানে যেমন এই শরীরে আমি ছোটবেলার থেকে নিয়ে বৃদ্ধ অবস্থা অব্দি আমিই আছি, তেমনি শরীরান্তরে গেল আমিই থাকবো। এটা পূর্ব মীমাংসা দর্শন আমাদেরকে দেখিয়েছে, কারণ তবেই তো আমি ধর্ম বৃদ্ধ বয়সে লোকে ধর্ম আচরণ করছি, মানে সে জানে যে এই শরীরে হয়তো আমি ধর্ম আচরণের ফল যে সুখ সেটা পাবো না, কিন্তু আগামী শরীরে নিশ্চয়ই পাবো। কারণ কি, শাস্ত্রে এবং ঈশ্বরে বিশ্বাস আছে। আর আমি দেখেছি যে ছোটবেলার থেকে সে একই আমি অনুবর্তন করে আসছি, এই একই আমি, মানে যে আমি ছোটবেলায় ছিলাম শিশু অবস্থার থেকে নিয়ে এখন বৃদ্ধ অবস্থা অবস্থা কত রকমের অবস্থার পরিবর্তন হয়েছে। আমি আমার শরীরের হাড় লাগিয়ে দিয়েছি, চোখ নতুন লাগিয়ে দিয়েছি, লিঙ্গ পরিবর্তন করে নিয়েছি, তবুও সেই আমিই আছি, যে আমের কিন্তু পরিবর্তন নেই। এই যেটা স্থির ভাবে ভেতর থেকে আমি আমি আমি আমি আমি করে নিরন্তর বলে চলেছে, সেইটা হচ্ছে তোমার যথার্থ স্বরূপ। এবং সেটা সবসময় আমরা এই উপাধি মানে নাম রূপের সঙ্গে মিলিয়ে, আমি বাচ্চা ছিলাম, আমি বুড়ো হয়ে গেছি, এগুলো শরীরের ধর্মের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে আমরা অভ্যস্ত। ঠিক আছে, ব্যবহার করো, কিন্তু এটা থেকে এর মধ্যে যেই কোনটা পরিবর্তন হচ্ছে আর কোনটা স্থির আছে এটা দেখো। এটা যখন বুঝতে পারবে তখন ওই যে স্থির স্বরূপ যেটা, যেটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, নিরন্তর একইভাবে বলে চলেছে, সেটা হচ্ছে আমার পারমার্থিক স্বরূপ। আর এটাকে তুমি অনুভব প্রত্যেক জীব অনুভব করতে পারে, প্রত্যেক জীব অনুভব করতে পারে। এর থেকেই আমার নিত্যতাও সিদ্ধ হয়। আমার নিত্যতা মানে মানে যখন এই এই এই জীবনে এত এতগুলো বছর যখন অনেক পরিবর্তনের মধ্যেও সে আমিও আছি, সেই রকমই যখন পূর্ণ আচরণ করে আবার একটা শরীর পাবো সেটাও আমিই থাকবো। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতা ওই জন্য বলেছেন যে মৃত্যু বলে সংসারে কিছু নেই, একটা নতুন জামা পড়লেই তোমার শেষ হয়ে গেল এরকম ব্যাপার নয়, সেই তুমিই আছো, সেই তুমি আমার আবার যে পূর্বকৃত কর্ম এবং বর্তমান কর্মে মিলিয়ে যে কর্মের ফল আছে আমাদের ভোগ করতে হবে। তাই এই যে ব্যাপারটা যে আমি আমার অস্তিত্ব মিথ্যে, যেখানে তোমার অস্তিত্ব কখনো মিথ্যা নয়, নাম রূপ মিথ্যা, অস্তিত্ব সর্বদা সত্যি। আমার তোমার অস্তিত্ব আমার মানে প্রত্যেক জীবের অস্তিত্ব একটাই, অস্তিত্বের মধ্যে মিথ্যাত্ব নেই, মিথ্যাত্ব আছে নাম রূপের মধ্যে, নাম রূপের পরিবর্তন ব্যভিচার হতে থাকে। আর নাম রূপ আর অস্তিত্ব দুটো ভিন্ন বস্তু। বৌদ্ধরা এরকম ভুল করে ফেলেছে, তারা বলছে যে কোনো একটা মাটিকে ভেঙে যদি আরেকটা ঘড়া তৈরি করা হয়, অথবা একটা সোনার গয়নাকে গলিয়ে যদি আরেকটা সোনার গয়না তৈরি করা হয়, তো আগের সোনার গয়না সোনাটা নষ্ট হয়ে যায়, বলছে একটা নতুন সোনা হয়ে যায় সেখানে উৎপন্ন। না না না, ওই নাম রূপটা নষ্ট হয়ে গেল, আকৃতি যেটা ছিল আগে একটা তোমার কাছে আংটি ছিল, সে আংটিটাকারই পরিবর্তন হয়েছে। আর সেই সোনাটা দিয়ে তোমাকে যদি এই বিশ্বাস না থাকতো তাহলে সংসারের কোনো ব্যবহার চলতেই পারত না, কোনো ব্যবহার চলতে পারত না। এই জন্য এই বিশ্বাস মানে অস্তিত্ব সেই জিনিসটাই আছে, সেটাই ব্যবহার করতে লোকে আছে বলেই এই সংসারের ব্যবহার চলতে পারে। তাই সবসময় এটাকে বুঝতে হবে, এই যে নাম রূপের সাথে আমার অস্তিত্বের আর অস্তিত্বের স্ফুরণ মানে পেনটা আছে এবং তাকে দেখতে পাচ্ছি, এইবার এই দুটোকে আলাদা করে বোঝা, যে নাম রূপ বা অনেক সব জিনিসের মধ্যে বা নাম রূপটাকে আলাদা করে এই অস্তিত্বটাকে জিনিস, এই অস্তিত্বটাকে জিনিস যদি আমি অনুভব করতে পারি তার এই আত্ম অনুভব হয়। এবং তখন কি হবে, যেহেতু নাম রূপের জন্য অস্তিত্বকে পরিচ্ছিন্ন দেখাচ্ছে, নাম রূপের জন্য অস্তিত্বকে পরিচ্ছিন্ন দেখাচ্ছে, মানে ঘট আছে, পট আছে, জামা আছে, কাপড় আছে, মাথা আছে, পিতা আছে, এই আছে এক থাকা সত্ত্বেও ওই উপাধির সঙ্গে মিলে অস্তিত্বটাকে টুকরো টুকরো বলে মনে হচ্ছে। কিন্তু যদি একবার ওই উপাধিগুলোকে ভেঙে ফেলতে পারো তখন দেখবে নিজের ব্যাপকতাকেও অনুভব করতে পারবে, নিজের অস্তিত্ব, নিজের স্থির অস্তিত্ব এবং নিজের ব্যাপকতাকে এইভাবেই অনুভব করতে হয়। এছাড়া ভিন্ন কোনো পথ নেই, বুঝতে হবে ভালো করে শাস্ত্র কোনটাকে মিথ্যা বলেছে। কোনো কালে ভগবান শঙ্করাচার্য সত্তাকে মিথ্যা বলেনি, সত্তার সত্য সর্বদা আছে, নাম রূপ যেটা ব্যভিচার করছে সেটার মিথ্যাত্ব বলা হয়েছে শাস্ত্রে। এই জন্য মিথ্যা, অসৎ আর অনিত্য তিনটি এক জিনিস নয়। এবার আমি এখানটা বলবো, মিথ্যা মানে হচ্ছে যে বস্তু থাকবে কারণ সেটা মিথ্যা কি সত্য বুঝবে। তোমার আমরা মিথ্যা কাকে বলি, কিছু একটা ঘটনা ঘটেছে আমি সেটাকে অন্যরকম ভাবে বললাম তখন আমি বলি এটা মিথ্যা, অথবা হয়নি একদম খালি, কিন্তু কিছু থেকে যে জিনিসটা আছে তাকে অন্যরকম ভাবে বোঝা বা বলা সেটাকে মিথ্যা বলে, কিন্তু যেটা একদম নেই হয়নি তাকে অসৎ বলা হয়। আর অনিত্য মানে যেটা আজকে আছে কালকে নেই তাকে অনিত্য বলা। দেখো মিথ্যা আর অনিত্য বস্তুকে বোঝার জন্য রজ্জুর উপরে মানে ভ্রান্তিতে রজ্জুর উপরে যখন আমরা সর্প দেখি, সে যখন আমার রজ্জুর উপর জ্ঞান হয়ে যায় ওখানে কাছে গিয়ে যখন দেখি বস্তুটা, তখন সেই সাপটাকে মারার জন্য আমাকে লাঠি বা তাকে জ্বালাবার জন্য কোন আগুন জ্বালাতে হয়। ভ্রান্তিতে রজ্জুর উপরে যে সর্প দেখা দিচ্ছে দেখতে পাচ্ছিলাম আমি, সেই সর্পটা কে মারার জন্য আমার কোনো লাঠিও দরকার নেই, সেই সর্পটাকে জ্বালাবার জন্য আমার কোনো আগুনেরও দরকার নেই, কেবল মাত্র রজ্জু তত্ত্বের জ্ঞান হলেই ও সর্পটা কোথাও পালিয়েও যায় না, ওটা কোনো কালে ওখানে ছিল না, ভ্রান্তিতে দেখা যাচ্ছিল রজ্জুতেই মিলিয়ে যায়। কিন্তু অনিত্য সাপ মানে যেটা একটা সত্য সাপ ব্যবহার করছে ঘুরে বেড়াচ্ছে, তাকে মারার জন্য লাঠি চাই, তাকে মারা জ্বালাবার জন্য আগুন চাই, এবং অন্তিমে তার কিছু রাখো মানে ছাইও কিছু থেকে যাবে, মানে অনিত্য বস্তুর যখন নাশ হয় তার কিছু অবশেষ থেকে যায়, পরন্তু মিথ্যা বস্তুর যখন নাশ হয় সেই মিথ্যা বস্তুর কোনো অবশেষ থাকে না, কেবল অধিষ্ঠানই থেকে যায়। আর যেটা অসৎ বস্তু তার তো বিদ্যমানতাই নেই কখনো, সে কেবল কল্পনাই মাত্র, আমরা আকাশ কুসুমের কল্পনা করি যে দেখছি যেন মনে হচ্ছে অনেক ফুল, বা চোখে আঙ্গুল দিয়ে দেখছি যেন কতগুলো ফুল ফুল গোল গোল সামনে, ওগুলো কোনো অস্তিত্ব নেই, আঙ্গুলটা ছড়িয়ে দেয় কোনো অস্তিত্ব নেই। অসৎ বস্তু বেদান্ত জগৎকে অসৎ কোনোদিন বলেনি, বেদান্ত জগৎকে মিথ্যা বলেছে। অসৎ, মিথ্যা আর অনিত্য এই তিনটে শব্দের প্রয়োগের স্থানও দেখেনি, তিনটে শব্দের অর্থ একটু আলাদা আলাদা, এইটা খুব ভালো করে বুঝতে হবে। বেদান্তি জগৎকে মিথ্যা বলেছে কিন্তু অসৎ বলেনি, নেই এটা বলেনি, কারণ কি কোনো জিনিস মিথ্যা কি সত্য বুঝতে হলে তার অস্তিত্বটাকে দরকার। এই জিনিসটা ভালো কি একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে কি নেই বোঝার জন্য সেই মানুষের সঙ্গে ব্যবহার করলে তুমি বুঝতে পারবে। এই বস্তুটা দেখতে রং করে একই রকম লাগছে, মানে একটা মাটির ঘটকে রং করে পিতলের মতন লাগছে, কিন্তু ওটা যখন হাতে নেবে ঠুকবে তখন তুমি বুঝতে পারবে ওটা মাটি। মানে বস্তুর যথার্থ ঘটত্ব বস্তুত্বকে বুঝতে হলে সেই বস্তুর অস্তিত্বকে থাকতে হবে, সেটা জীবন থাকতে হবে ওখানে। সেই জন্য বেদান্ত কখনো জগৎকে অসৎ বলে না, বেদান্ত বলে জগৎ মিথ্যা। কারণ কি মিথ্যা কোন অংশটা মিথ্যা, নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা মিথ্যা, কিন্তু সৎচিৎ আর আনন্দ মিথ্যা নয়। ওই সচ্চিদানন্দের সাথে মিলেই নাম রূপকে দেখা যায়, নাম রূপ পরিবর্তন হতে থাকে কিন্তু সচ্চিদানন্দের পরিবর্তন না, এটা হচ্ছে বেদান্তের মুখ্য সিদ্ধান্ত। এই জিনিসগুলোকে বারবার একটু নিজের মনে মনে বিচার করতে হয় যে যে যে কিভাবে বিচার করতে হবে, দুটো জিনিস, যে ঘট আছে, পট আছে, মঠ আছে, এগুলো আছে, তাই আছেটা কি জিনিস, ঘটকা তো আমি দেখতে পাচ্ছি, কাপড় তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আছেটা কি জিনিস সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভবে আসছে যে বস্তুটা আছে, তা সেই আছেটার উপরে মাইন্ডকে কনসেন্ট্রেট করতে হয়। তারপরে আমি এটা জানি, আমি ওটা জানি, ঠিক আছে জানি জানি জানি, সবসময় বলছে জানি অথবা জানি না সেটা কেউ জানি, তাহলে জ্ঞানটা কি জিনিস, কে জানছে এটা, এখানে কি জ্ঞান ক্রিয়া হয় অথবা এই জ্ঞানটা এখানে একটা প্রকাশ মাত্র। এইগুলোকে নিয়ে যখন মন বিচার করতে পারবে তখন দেখবে ধীরে ধীরে নিজের স্বরূপের অনুভব কি সেটা বুঝতে, এগুলোর মধ্যে যখন মন লেগে থাকবে তখন স্পষ্ট। মহারাজ প্রণাম। হ্যাঁ। মহারাজ প্রণাম, তাহলে নাম আর রূপ ছাড়া সচ্চিদানন্দের প্রকাশ হয় না, তাই নাকি? নাম রূপের সঙ্গে যখন ওতপ্রোত জড়িত। যখন অজ্ঞান দশাতে আমরা সচ্চিদানন্দকে নাম রূপের সাথেই দেখতে পাই, নাম রূপের সাথেই দেখতে পাই, কিন্তু যে মুহূর্তে শুদ্ধ সচ্চিদানন্দের বোধ হবে বেদান্তিক সিদ্ধান্ত অনুযায়ী, তখন নাম রূপের আর পারমার্থিক অস্তিত্ব থাকবে না। যেমন আমি দৃষ্টান্ত হচ্ছে মরুভূমিতে জল দেখছিলাম এবং ওটা জলই বলেই আমি নিশ্চয় ছিলাম, কিন্তু যখন আমাকে কেউ বুঝিয়ে দিল ওটা জল নয় বালি, তখন আমি চাকচিক্য তারা পরের দিনও দেখতে পাবো, কিন্তু আমার মন থেকে নিশ্চয় থাকবে যে ওখানে চির কোনোকালে তৃণকালে যখন আমি জল দেখেছিলাম তখন ওখানে জল ছিল না, এখন তো নেই জল, সে বুদ্ধিটাই চলে গেছে। সেই রকম যখন আত্ম সাক্ষাৎকার হবে তখন বা তত্ত্ববোধ হবে তখন কি হয় যে জগতের সেরকম অস্তান, জগৎ তো শুধু আমার জন্য নয়, অসংখ্য অজ্ঞানী জীবের জন্য জগৎ, সে জগৎ হ্যাঁ জ্ঞানীর দৃষ্টিতে কি হবে জগতের যে সত্যত্ব বুদ্ধি এবং যে সত্যত্ব রূপে ব্যবহার সেটা চলে যাবে, জগতের অস্তিত্ব থাকবে, ওরকমই চাকচিক্যতা দেখবো, মনে হবে যেন একটা সত্যি জলের জলাশয় আছে কিন্তু ওখানে জল নেই, ওটা শুষ্ক। এই এইটাই ভিন্নতা হবে, মানে নাম রূপকে সাথে মিলিয়ে সচ্চিদানন্দকে দেখা যায়, কিন্তু নাম রূপ কখনো সচ্চিদানন্দকে ছেড়ে থাকতে পারবে না, কিন্তু সচ্চিদানন্দ সর্বদা নাম রূপকে ছেড়ে আছে, সচ্চিদানন্দের সঙ্গে নাম রূপের কোন সম্বন্ধ নেই। ভগবদ গীতার নবম অধ্যায়তে ভগবদ গীতার নচ মৎস্থানি ভূতানি পশ্চিমে যোগ অবস্থিত, মৎস্থানি সর্বভূতানি তারপরেই বলছে নচ মৎস্থানি ভূতানি, এই যে এই জন্য এটা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ, এই অত্যন্ত গোপনীয় তত্ত্ব, অত্যন্ত গভীর তত্ত্ব, যাকে বোঝা সমস্ত ভূত মানে অধিষ্ঠান। আমি যদি বলি রজ্জুর উপরে যে সর্পকে দেখা যাচ্ছিল সেই সর্পরা রজ্জুর থেকে ভিন্ন কি অভিন্ন, রজ্জুর উপরে ভ্রান্তিতে একটা দড়ির উপরে সাপকে আমরা দেখি সেই সাপটা রজ্জুর থেকে ভিন্ন কি অভিন্ন, আমার উত্তর হবে ওই সাপটাকে কখনো আমি রজ্জুর থেকে ভিন্ন করে দেখতেই পারবো না, এজন্য সর্বদাই অভিন্ন। কিন্তু যেই রজ্জুর উপরে সাপটা দেখা যাচ্ছে সেই রজ্জুটা সর্পের থেকে ভিন্ন কি অভিন্ন, রজ্জুরূপী অধিষ্ঠানটা সর্পের থেকে সর্বদাই ভিন্ন, তার সঙ্গে সর্পের কোনো সম্বন্ধ হয়নি, যদি রজ্জুর সঙ্গে সর্পের সম্বন্ধ হতো তাহলে ওই রজ্জুটা জহরিলা হয়ে যেত, রজ্জুটা নড়ছে চড়তে লাগবে, কোনো কালে কোনো সম্বন্ধ নেই। যদি সত্যি সত্যি ওখানে কোনো জল আসতো তাহলে বালিটাকে ভিজে লিখতেন আপনি, কোনো কালে আসেনি সেই জিনিসটা। এই জন্য সচ্চিদানন্দকে নাম রূপের সাথে বুঝতে হয়, এটা হচ্ছে অধ্যারোপ প্রক্রিয়া না, তাই সৃষ্টির কথা শ্রুতিতে বলা আছে, কিন্তু সচ্চিদানন্দ স্বতন্ত্র, সৃষ্টির সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, সৃষ্টি এই জন্য অধ্যারোপ অপবাদাভ্যাম নিষ্প্রপঞ্চ প্রপঞ্চতে, এই অধ্যারোপ প্রক্রিয়ার অন্তঃপাতি হয়ে নাম রূপের অস্তিত্বকে আমরা দেখাই। আর নাম রূপে যেমন কাউকে আপনি ইলেকট্রিসিটি কি জিনিস বোঝাবেন তো কি করতে হবে আপনাকে, কোনো না কোনো আপনাকে একটা উপকরণ নিয়েই বোঝাতে হবে, যেটা থাকার জন্য বাল্বটা জ্বলছে, এটা থাকার জন্য ফ্যানটা চলছে, কিন্তু ইলেকট্রিসিটির সঙ্গে বাল্বের কোনো সম্বন্ধ নেই, বাল্বটাকে দোকানে ইলেকট্রিসিটিটাকে পাওয়ার হয়েছে কোনো সম্বন্ধ নেই, ঠিক সেই রকম এই জিনিসগুলোকে নিজের থেকে বিচার করে বুঝতে পারলে, কারণ তাহলে অনুভবে এসে যাবে এটা নিয়ে যখন বিচার করতে থাকবে। ওই জন্য আমি বললাম যে নাম রূপের সাথেই সচ্চিদানন্দকে দেখা যাবে, এবং এই দিগদৃশ্য বিবেকেও এটা বলেছেন যে ওই নাম রূপের অংশটা মায়ার অংশ আর সচ্চিদ অংশটা ঈশ্বরের অংশ, এটা সত্য অংশটা মিথ্যা অংশ, আর সত্য আর মিথ্যা একটা ব্যভিচারী একটা অব্যভিচারী, একটা নিত্য একটা অনিত্য, একটা জ্বর একটা চেতন, এই দুটো কখনো মিলতে পারে না, কিন্তু আমরা মিলিয়ে ব্যবহার করতে অভ্যস্ত। এই বেদান্ত এই ফান্ডামেন্ট, এই জন্য অস্তিত্বের কখনো ব্যভিচার হয় না, অস্তিত্ব কখনো মিথ্যা হয় না, নাম রূপ মিথ্যা, যেটা দিয়ে আমরা ব্যবহার করছি সেটা মিথ্যা, নাম রূপের ব্যবহার হয়, অস্তিত্ব তার মতনই চিরকাল থাকে। এই জন্য এক দৃষ্টান্ত দিলাম, ওই আঁকের দৃষ্টান্ত, একটা ঘড়া ভেঙে গেলে তার টুকরো টুকরো থাকবে, ওই ঘড়ার টুকরো গুলো আছে, ঘড়াও আছে মাটিও আছে, ঘড়া উৎপত্তি হবার আগে মাটি, মাটিতে ঘড়া উৎপত্তি হলো ঘড়া, ঘড়া যখন ব্যবহার করছি ঘড়া ভেঙে গেল তো বাবার মাটি, উৎপত্তির আগে উৎপত্তি কালে ব্যবহার কালে এবং নাশ কালে এবং নাশের পরে যেই জিনিসকে ছেড়ে যেই বস্তু কখনো থাকতে পারে না সেটা হচ্ছে তার পারমার্থিক স্বরূপ। যেমন মৃত্তিকাকে ছেড়ে ঘড়ার কোনো কালে কোনো অস্তিত্ব নেই, উৎপত্তির আগেও সে মৃত্তিকাতে, উৎপত্তি কালেও মৃত্তিকাতে, যখন তাকে ঘড়া রূপে দেখছি সে মাটিকেই আমি ঘড়া বলছি, মাটিকেই আমি ঘড়া বলছি একটা বিশেষ নাম আর আকারের জন্য, আবার প্রলয়কালে সে ঘড়া মাটিতেই টুকরো হয় আবার অন্তিমে মাটিতেই মিলিয়ে যায়। এই জন্য তিনকালে জগৎ কখনো সচ্চিদানন্দকে ছেড়ে থাকতে পারে না, কিন্তু সচ্চিদানন্দের সঙ্গে জগতের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। অধিষ্ঠানের সঙ্গে যেমন, কারণ কি আমরা পরিণামবাদী নই, পরিণামবাদী তো যারা বলবে তাদের তো প্রকৃতি নাম রূপে পরিণত হয়েছে, কিন্তু বেদান্তি পরিণামবাদী, কারণ পরিণামবাদী হলে সচ্চিদানন্দ ভিখারি হয়ে যাবেন, পরিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ শাস্ত্র তো আত্মা বা ঈশ্বরকে পরিণাম বা ভিখারি বলে না, সেই জন্য এখানে বিবর্তবাদকে মানা হয়। এই যে বেদান্তের ফান্ডামেন্টাল কনসেপ্ট, তাহলে জোর করে সত্যকে প্রতিষ্ঠা করার প্রশ্ন নয়, সত্য সর্বদাই নিজ মহিমায় প্রতিষ্ঠিত, মিথ্যাত্ব সত্যটাকে ঢেকে রেখেছে, ব্যবহারিক নাম রূপ আমাদের পারমার্থিক সত্যকে ঢেকে রেখেছে, বিচার দ্বারা এই উপরের মিথ্যাত্বটাকে হাঁটাতে হয়। উপরের মিথ্যা ওখানে সত্যত্ব বুদ্ধি বসে আছে, যত ওটার যেন সত্যি জল আমাকে ওটা আনন্দ পাবে, আমি ওখানে জল গিয়ে জল পিপাসা মিটাবে একটু গিয়ে বসবো, জলাশরের ধারে আনন্দ পাবো, কিন্তু ওখানে কোনো কালে জল ছিল না, না আছে না থাকবে, এটা আমি নিশ্চয় করব যখন আমার সেই অধিষ্ঠাত্ম, কেউ আমাকে তাকে কাউকে বলতেও হবে না, যখনই আমি গিয়ে দেখবো যে ওখানে সাপ নেই বা ওখানে কোনো পয়সা পড়েনি, এটা কাঁচের টুকরো, তখন আমি নিজেই নিশ্চয় করব যে এই সময় আমি এটাকে একটা পয়সা বা টাকা বলে ভাবছিলাম, ওটা ওই সময় তো কাঁচই ছিল। এটা হচ্ছে জ্ঞানের পরের অবস্থা। এই এইটুকুকে বোঝাবার জন্য এই গ্রন্থপাক প্রথমে তো আলাদা করে বুঝিয়ে দিল যে শরীর থেকে জগৎ একদম ভিন্ন, মানে শরীর থেকে আত্মা একদম ভিন্ন, কিন্তু শরীরটা সত্যকে মিথ্যা বস্তু, এইটা বোঝাবার জন্য এবার তিনি শুরু করেছেন। দেখো এই দুটো কার মধ্যে পরিবর্তন হচ্ছে, কার মধ্যে পরিবর্তন হচ্ছে না, যার মধ্যে পরিবর্তন হচ্ছে সেটা বেদান্তের না শব্দেতে সেটাকে মিথ্যা বলা হয়, সেটাকে মিথ্যা বলা হচ্ছে, যার মধ্যে পরিবর্তন নেই সেটা সত্য। এটা হচ্ছে সত্য মিথ্যার পরিভাষা, বেদান্তিক সিদ্ধান্তে পৌঁছা। এইবার তুমি দেখো নিজেরা বিচার করে দেখো কোথায় পরিবর্তন হচ্ছে কোথায় পরিবর্তন হচ্ছে না। তাই যেটা পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে এই সত্য বস্তুর অনুভব হলে তখন কিন্তু মিথ্যার সঙ্গে তাদাত্মতা ছুটেই যাবে, একদম ছুটে যাবে। প্রথমে একটু মিথ্যার সঙ্গে তাদাত্মতা সরাতে হবে, দুটো রিলেটেড আর কি, মানে মিথ্যা বস্তুর মাঝে সত্যত্ব ভ্রাত সেটা ধীরে ধীরে বিচারপূর্বক সরিয়ে সত্যনিষ্ঠ হতে হবে, তারপরে সত্য অনুভব হলে আপনি আপনি ওই মিথ্যাত্ব নিশ্চয় অনুভব করেন, আপনি আপনি থাকবে, কারণ জগৎ তো শুধু আমার একলার জন্য নয় কিন্তু জ্ঞানীর জন্য, সেখান থেকে নিত্য মানে আত্যন্তিক প্রলয় হয়ে যায়, আর তার জন্য জগৎ সৃষ্টি হয় না। এইবার যদি আমরা এই শ্লোক গুলোকে দেখি, কালকে যেগুলো পড়েছিলাম, প্রথম কথা আজকে যেটুকু বলা হয়েছে সেটা কি সবাই ঠিক মতন শুনতে পেয়েছেন কি পাননি? ঠিক আছে, এখন এবার এই যে কালকে আমরা যে তিনটে শ্লোককে পড়েছিলাম আর কি, সেটাকেই আরেকবার, কারণ কি এই জায়গাটি মুখ্য রূপে বোঝার, এখানে আমরা কনফিউজ করে ফেলি যে ঠিক আছে যে কি করে জগৎ মানে মিথ্যা সত্যটা কি করে মিলে গেল, এটাই হচ্ছে অজ্ঞানের কাজ। আর একই কথা ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, কিন্তু সেখানে আমরা অতটা ধ্যান দেই না যে কি বলছেন, যে দেখো আমি সমস্ত জগৎকে সৃষ্টি করেছি আমার মধ্যেই সমস্ত, অথচ আমার সঙ্গে জগতের কোনো সম্বন্ধ নেই। আছে মাম তানি কর্মানি নিবদ্ধন্তি দানন্দ উদাসীন বদাসীন, আমি উদাসীনের মতন বসে থাকি, নিজের মায়া নিজের কি করে থাকে তার সঙ্গে কোনো, কিন্তু ঈশ্বর না থাকলে জগতের অস্তিত্বই সিদ্ধ হবে, মায়ার অস্তিত্বই সিদ্ধ হবে। এই ফান্ডামেন্টাল তিনটে শব্দকে একটু ভালো করে বিচার করা, অসৎ মিথ্যা এবং অনিত্য, এটাকে বিচার করা, এবং তারপরে যে সত্য মিথ্যাটাকে পরিভাষাটা কি সেটাকে যদি মনে মনে বসাতে পারি তাহলে কখনো আর ভ্রান্তি হবে না, বেদান্তিক সিদ্ধান্তকে ঠিক করে বোঝা যাবে। এই জন্য এখানে দেখুন কালকে আমরা এই শ্লোকটা পড়েছিলাম, চৈতন্যস্য একরূপত্বাৎ ভেদ যুক্ত ন কর্হিচিত জীবত্বম চ মৃষাজ্ঞেয়ম রজ্জৌ সর্প ক্রজথা। এই যে দেখুন কি বলেছে, চৈতন্যটা একরূপ, ভেদ যুক্ত, আর এই চৈতন্য একরূপ, সবার মধ্যে একটাই, এর মধ্যে ওই ওর চেতনা আলাদা, পশুর মধ্যে চেতনাটা আলাদা, আমার মধ্যে চেতনাটা আলাদা, দেবতাদের মধ্যে চেতনাটা, না না সবার মধ্যে চেতন একটাই, জ্বর নাম রূপ এগুলো অনেক, নাম রূপের ভিন্নতা নাম রূপ অনেক এগুলি ব্যবিচার করে, কিন্তু দেখুন চেতন যে এক তার প্রমাণ হচ্ছে যখনই আমি উপাধির সঙ্গে তাদাত্মতা ছেড়ে দেই তখনই সবাই একটাই কথা বলে। এই জন্য দেখুন ভগবদ গীতার 13 নম্বর অধ্যায় শরীরকে ক্ষেত্র বলেছে, আর শরীরকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, এবার অজ্ঞান দশাতে আমি আমার শরীরকে জানছি, আপনি আপনার শরীরকে জানছেন, আরেকটা লোক তার শরীরকে যাচ্ছে, তাহলে ক্ষেত্রজ্ঞ সব আলাদা আলাদা দেখাচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রে সুভারত। তাহলে ক্ষেত্রজ্ঞ অনেক নয়, মানে চেতন অনেক নয়, চৈতন্য চেতন এক, যিনি জানেন তিনি চেতন, আর যিনি যাকে জানা হয় সেটা জড়। সেই জন্য এই যে চেতন তত্ত্বটাকে আমি যে এক, সেটার অনুভব হচ্ছে এটাই যে একই চেতন সমস্ত শরীরে একটাই চেতন, এবং সেটার মধ্যে কোনো পরিচ্ছিন্নতাও নেই। সেই পরিচ্ছিন্নতা উপাধির জন্য প্রতীতি হয় মাত্র, কিন্তু উপাধির ওই ব্যারিয়ার গুলোকে যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে চেতনের ব্যাপকতা এবং একরূপতাকে আমরা অনুভব করতে পারি। যখন সেই জন্য যদি ধ্যানে বসেন, যখন শরীর ভাব থেকে উপরে উঠে যান, অথবা যখন সুষুপ্তি অবস্থায় যান, তখনকার অনুভব দেখুন সবার এক। আর যদি শরীরের সঙ্গে যেই তাদাত্ম্য হচ্ছে তখন সবার আলাদা হচ্ছে, তার মানে কি উপাধির জন্য ভিন্নতা, যেখানে উপাধি ছাড়া অবস্থা সেখানে একরূপতা। এই জন্য এখানে বলে চৈতন্যস্য একরূপত্বাৎ, চৈতন্য সর্বদাই একরূপ, ভেদ যুক্ত না কারিচিত কিছুই অবস্থায় কোনোভাবেই তার মধ্যে ভেদ মানা যুক্তিসঙ্গত নয়। কেন আমি একটা জীব ও একটা জীব, আমি মনুষ্য ও পশু, এই যে কল্পনাগুলি হচ্ছে এই জীবত্বের কল্পনায় মিথ্যা, জীবত্ব শিবত্ব দুটোই মিথ্যা, ব্যাস শুদ্ধ চেতন মাত্র বিদ্যমান। যখন জীবত্ব আমি ভাবি নিজেকে, তাহলে আমাকে শিবত্ব অব্দি পৌঁছতে হবে বলে আমরা একটা ডেস্টিনেশন ঠিক করি, কিন্তু ইউ আর অলরেডি ইন দ্য সামিট, মানে নিজেই নিজের ওখানে পৌঁছেই আছো তুমি, ওখান থেকে দূরে নেই কিন্তু বুঝতে পারছি না বলে তখন বলা হয় এইভাবে, তখন এইভাবে বলা হয় আর কি। এই জন্য জীবত্বম চ মিথ্যা গেয়ম, এই জীবত্ব হচ্ছে মিথ্যা, এর মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই। যেমন রজ্জুর উপরে যখন সর্পকে দেখা হয়, যেমন রজ্জ সর্পগ্রহ যাতে রজ্জুতে যেমন একটা দড়িকে আমরা সর্প বলে ভ্রান্ততে দেখি এবং মনে হয় যেন সবটাই সত্য, দৌড়ে পালাই সাপটা আমাকে কাটতে আসছে, তখন কোনো কারণে পুরুষ বলে না না ওখানে সাপ নেই, চলো আমরা গিয়ে দেখছি তোমাকে বোঝাচ্ছি ওখানে সাপ নেই, ভ্রান্তিতে ওটা। তখন গুরুর কৃপায় তিনি যখন রাস্তা দেখিয়ে ধীরে ধীরে নিয়ে যান, তখন দেখা যায় বা বুঝতে পারা যায় আরে এই নাম রূপের মানে সত্যত্ব নেই, অধিষ্ঠান সচ্চিদানন্দই সত্য, নাম রূপ তো আমার মনকল্পিত মাত্র। দৃষ্টান্ত দৃষ্টান্তে এতটুকুই ভিন্নতা, যতদিন প্রারব্ধ থাকে ততদিন পর্যন্ত জগতের অস্তিত্বের প্রতীতি হয়, সত্যত্ব বোধ তো থাকেই না, কোনো অবস্থাতেই থাকে না। এখানে ভগবান ভাষ্যকার লাস্টে গিয়ে বলবেন এই প্রারব্ধ নামক কোনো বস্তু কোনো সত্য বস্তু নয়, বিবেকচরমণিতে একটু ঝাঁকি দিয়েছিলেন প্রারব্ধ কোনো সত্য বস্তু নয়, সেটাই ঠিক আছে জগৎকে বোঝাবার জন্য বা জ্ঞানী শরীর দিয়ে কাজ হয় সেটাকে বোঝাবার জন্য মান্যতা দেওয়া হয়েছে, কিন্তু তার দৃষ্টিতে কোনো কাজই নেই, কাজ যা কিছু কাজ হচ্ছে সবই তো মিথ্যা, ক্রিয়া তো সবই মিথ্যা, কোথায় সচ্চিদানন্দে কোনো ক্রিয়া নেই, ক্রিয়া তো মিথ্যার মধ্যে আছে, মানে নাম রূপের মধ্যে ক্রিয়া আছে, তাই নাম রূপের মিথ্যাত্ব যখন নিশ্চয় হয়ে গেছে তাই নাম রূপের মাধ্যমে যে ক্রিয়া হচ্ছে সেটাও তার দৃষ্টিতে মিথ্যাই হয়ে যায়, তখন কোনো সত্যত্ব নেই। এই জন্য বলছেন যে জীবত্বম চ মৃষা গেয়ম রজ্জু সর্পগ্রহ যথা, আর কালকে এই শ্লোকটাই পড়ছিলাম, রজ্জু অজ্ঞানাত ছনে নেইব যদ্বদ রজ্জুর অহি সর্পিণী ভাতি তদ্ব চিতি সাক্ষাৎ বিশ্বাকারেণ কেবল, যেমন রজ্জু অজ্ঞানের কারণে আমাদের ওখানে সর্পের ভ্রান্তি হয়, রজ্জু কোনো কাল সর্পে পরিণত হয়নি কিন্তু ভ্রান্তি মাত্র হয়। আর ঠিক সেই রকমই শাস্ত্র বলছে সর্বম খালু ইদম ব্রহ্ম আত্মাইব ইদম সর্বম পুরুষে এব ইদম বিশ্বম আর অহমেব ইদম সর্বম, এইভাবে শুধু একমাত্র আত্মাই আছে, সচ্চিদানন্দই আছে, কিন্তু যেহেতু সচ্চিদানন্দকে আমি ঠিক করে দেখে এখনো বুঝে উঠতে পারিনি, তাই আমার সংস্কার অনুযায়ী আমি আমার মনোরাজ্য বা সৃষ্টি কল্পনা করি, যেমন রজ্জুতে সর্পের কল্পনা হয়ে যেন ভাতি তদ্বত চিতি, ঠিক সেরকম ভাবে চৈতন্যে সাক্ষাৎ বিশ্ব আকারে, চৈতন্যই বিশ্ব আকারে দেখা যায়, চৈতন্যে বাস্তবিক নিজস্ব কোনো নাম রূপ নেই, কিন্তু এই যে ভ্রান্তিতে যেমন রজ্জুদের মধ্যে কোনো পরিবর্তন না হোক সেটা সর্বরূপে প্রতীতি হয়, সেই রকম ওই চৈতন্য যেহেতু অধিষ্ঠান তত্ত্বে আমি ঠিক করে জানতে পারিনি আর জন্মান্তরের বাসনা মনে বসে আছে, সেই জন্য আবার একটা জগৎ আমরা চেষ্টা করি। এইভাবেই যে অনাদিকাল থেকে অজ্ঞান বাসনা অজ্ঞান, অজ্ঞান থেকে বাসনা, বাসনা থেকে কর্ম, কর্ম থেকে কর্মের ফল, এইটাকে ভোগার জন্যে আমরা জন্ম মৃত্যু চক্র অনাদিকাল থেকে ঘুরে আসছি, কিন্তু যখন স্বরূপের জ্ঞান হবে বা যখন আমি জানতে পারবো এটা এই জন্ম মৃত্যু শরীরের, আত্মার মধ্যে কোনো জন্ম মৃত্যু নেই আর আত্মার মধ্যে কোনো ক্রিয়াও নেই, ক্রিয়ার ফলও নেই, সঞ্চিত কর্ম চলে যায়, আগামী কর্মের দ্বারা সম্বন্ধ হয় না, ফলতে কি হয়, শরীর শেষ হলে তিনি জীবন মুক্ত অবস্থা থেকে বিদেহ কৈবল্যকে প্রাপ্ত করেন। ঠিক আছে, আজকে এতটাই রাখবো, কেবল কালকের পাঠটাকে ভালো করে বোঝাবার জন্য, এবং যেহেতু সেটা শুনতে পাওয়া যায়নি সেই জন্য আজকে ওটাকেই বললাম, কারণ এই জায়গাটাই বুঝতে হবে যে মিথ্যা কি, অসৎ কি, আর অনিত্য কি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শান্তি শান্তি শান্তি শান্তি। স্তুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম ভগবৎপাদ শঙ্করম। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। ওম নমো।